তুমি নিজেই জুলুম করেছ, তুমি নিজেই তোমার নিজের উপর অত্যাচার করেছ, তুমি আল্লাহর নাফরমানি করেছ, আল্লাহর বিধান তুমি পালন করনি, তুমি সালাত নির্ধারিত সময়ে পড়নি, তুমি কবিরা গুনাহ করেছ, তুমি কাকরুর নিচে কাপড় ঝুলিয়ে রেখেছ। পুরুষের জন্য কাকরুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা যায় না যায়? আপনাদের কি অবস্থা? কেন অনেক মুসলিম আমি তো আমি দেখছি কাকরুর নিচে বেশিরভাগ মানুষ কাপড় কাপড় ঝুলিয়ে রাখে, ঠিক না? ঠিক সেদিন অনেকে বলেছেন হাসলি কাটলো, আমার নবী কি বলেছেন, মা আসফাল মিনাল কাবাইনি মিনাল ইজারি ফা ফিন্নার, কাকরুর নিচে যে অংশে কাপড় ঝুলানো থাকবে সে অংশটি জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি খুব খুশি তাই নাকি? খুশি না না খুশি? গুনাহ করবেন? কেন তো তুচ্ছ ভাবেন গুনাহকে, সবিরা গুনাহকেও তুচ্ছ ভাবতে নাই। আর যেসব ক্ষেত্রে এসেছে আগুনের কথা, জাহান্নামের আগুনের কথা, ওগুলো ছোট গুনাহ হয় না বড় গুনাহ হয় বলেন? কি বলেন? ছোট না বড় গুনাহ? কি বলবেন আপনি? বলেন আমার নবীর কথার উপর আমি বিশ্বাস করি, আল্লাহর কালামের উপর বিশ্বাস করি, কিন্তু যখন আমার আছে তখন মানেন না, তাহলে বিশ্বাস হলো? আপনার যদি বিশ্বাস হয় অমুক জায়গায় গেলে, আজকে অমুক জায়গায় গিয়ে সালাত পড়লে অমুক ব্যক্তি সে ঘোষণা দিয়েছে যে কেউ ওখানে উপস্থিত তাকে 500 রিয়াল করে দেওয়া হবে, কি বলেন? আমরা যাবো না? আমিও যাবো, আপনিও যাবেন, সবাই মাসা আলহামদুলিল্লাহ হালাল প্রমাণ মুশকিল, যে ঘোষণা দিয়ে তার পক্ষ থেকে রাহা দিয়ে খালি নেন সব, সবাই আগে ভাগে হলো সালাত, দরকার হলে ভোজনের সময় তিনটা যাবে, এমন আরাম করে না 4:40 তাই তো? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য আর জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হন, তাই জান্নাতের জন্য আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। শুধু ইয়া ফুরুস ইয়া ফুরুস, পরবর্তী যে টার্গেট টার্গেট কিন্তু পর্যন্ত পৌঁছাতে পারে না। আমাদের মধ্যে থেকে আমরা যারা আছি, দুনিয়ার রূপ আমাদের শেষ হয়েছে, দুনিয়ার কামার অবস্থা শেষ হয়ে গেছে, 15 বছর 20 বছর 25 বছর 30 বছর যাবৎ সৌদিতে আছেন, অনেক কামাই করলেন, দুনিয়ার কামার অবস্থা শেষ হয়েছে, মৌত যখন আসবে তখনও শেষ, ওই সময় শেষ হবে, কারণ সামনে তো আর খবর আর কোনো কিছু নেই, তো মৌত না আসা পর্যন্ত কারো কামার অবস্থা শেষ হবে? তাহলে ইয়া দুনিয়া করলে কত করলেন, আর আখেরাতকে রাখলেন নিচে, খালি আখেরাত বাদই ওর জায়গা দুনিয়া। মুসলিম সালাত পড়ে না, ওই যে বাস সময় যখন জিজ্ঞেস করা হয় এখানে তো অনেক কি বল বারবার বলি না, আপনারা সালাতের কথা বলি কিনা, লাস্টে এসে কয়েক কয়েক করেছেন বলবে দুই অক্ত, কেউ বলে এক অক্ত, কেউ বলে তিন অক্ত, কেউ বলে চাই বেশিরভাগ চাই পাঁচ অক্ত, দুইজন চারজন পাঁচজন মিলে আমরা বেশিরভাগ পাঁচ অক্ত মিলে না, সত্য না মিথ্যা? গত বছর আপনারা দেখেছেন মনে হয় 5-7 জন মিলেছে, গত বছর যাওয়া হয়ে গেছে, এই তো সমস্ত পরিস্থিতি, সে জানে সে পাঁচ অক্ত সলাতে দেখুন আলহামদুলিল্লাহ, কয়েকজন ছেলে মিলে মিলেছিল, কয়েকটা লোক ছেলে বা হয়তো কম বয়স্ক বড়, কয়েকজন প্রায় 100 জনের মতো মানুষের মধ্যে কয়েকজন মিলিত হয়ে 4-5 জন পাঁচ অক্ত নামাজ পড়ে, كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون همالوش هي إنسا ما غرك ثم كون كنش دوكا ديرك بربك الكريم ثم دياشي لغير بيابار أما در ربك الكريم كنا دياشي كنا আমাদের উপর দয়া করে কিনা, আমাদের উপর অনুগ্রহ করে কিনা, আমাদের কথা শুনে কিনা,

সৃষ্টির সেরা অন্যতম সৃষ্টিকে করে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পশু হিসেবে সৃষ্টি করেনি, তোমাকে কুকুর হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে বেকুল হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে শুয়োরের বাচ্চা হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে কুকুর আর কুত্তার বাচ্চা হিসেবে সৃষ্টি করিনি, হে মানুষ তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কারামনা বনি আদম, নিশ্চয় আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কিভাবে সৃষ্টি করেছে? কুকুর করে, মানুষকে মানুষ করে সৃষ্টি করেছে। তুমি মানুষের বাচ্চা, তোমাকে বোঝা উচিত, তোমাকে রব্বুল আলামিন ইজ্জত দিয়েছে, সেই ইজ্জত তোমাকে রক্ষা করা উচিত, আর সে অনুযায়ী তোমাকে আমল করে চলা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আমিন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দরভাবে আমি সৃষ্টি করলাম হে মানুষ, কিন্তু তুমি কি করো? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, এতচ্ছত্ব তুমি আমার দ্বীনকে মানো না, এতচ্ছত্ব তুমি আখিরাতকে মানো না, তুমি আখিরাতকে স্বীকার করো না, আখিরাতের উপর বিশ্বাস করো না, এমনি ভাবে আমার দ্বীন ইসলামকেও তুমি মানো না, আমার দ্বীন ছাড়া অন্য পথে চলো, নাউযু বিল্লাহ, কার পথে চলবেন? আখিরাতের উপর বিশ্বাস করবেন? আল্লাহর জাতির উপর বিশ্বাস করবেন? যদি করেন, আখিরাতের উপর বিশ্বাস করো, আল্লাহর জাতির উপর বিশ্বাস করো, তার বিধিবিধান মেনে চলো, শেষ নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো আর তার তরিকায় চলো, তাহলে তোমার জন্য অবশ্য অবশ্যই জান্নাত রয়েছে, পক্ষান্তরে তোমার জন্য জাহান্নাম রয়েছে। তোমার নাহ আসফাল সাফিন, যেহেতু তুমি আল্লাহর বিধান মানো নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে তুমি মানো নি, অতএব তোমার ঠিকানা হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। আর যারা মানবে আল্লাহকে মানবে, আখিরাতকে মানবে, আল্লাহর বিধিবিধান মানবে, ইসলাম মানবে, নবী মানবে, সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবে, তাদের জন্য রয়েছে জান্নাত, তথা জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা জান্নাতুল ফিরদাউস, বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। জাহান্নাম থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। এরপরে আল্লাহ বলেন, খেয়াল করো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জন্য পর্যবেক্ষক ফেরেশতা রয়েছে, ওরা তোমাদের পর্যবেক্ষণ করছে, সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, পর্যবেক্ষক বেশি স্পষ্ট কারণ সামনে বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা। আর একটা প্রসিদ্ধ না, একজন ডান দিকে ফেরেশতা মৌজুদ আর আরেকজন বাম দিকে ফেরেশতা মৌজুদ, আছেন কি না? ডান দিকের ফেরেশতা মানুষের নেকি লিখেন আর বাম দিকের ফেরেশতা মানুষের গতি লিখেন, গুনাহ লিখেন। সুবহানাল্লাহ, যে ব্যক্তি কোন নেক কাজ করার ইচ্ছা করে সাথে সাথে ইনি এক নেকি লিখেন, আল্লাহ তাআলা ডান দিকে হাসান ওয়াহিদ, নেক কাজ করার ইচ্ছা করলেন সেন্টারে আসবেন, বুঝতে পারছেন? ইচ্ছা আবার আসেন আশা, আশা থেকে সাতশো, সাতশো থেকে কত বেশি ওইটা আল্লাহ জানে, বলো সুবহানাল্লাহ। দেখছেন ডান দিকে ফেরেশতা ভালো, ডান দিক ভালো না বাম দিক ভালো, বুঝতে পারছেন? আর আপনারা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, খবরদার কখনো বামপন্থীদের সাথে যাবেন না। তাই ডানপন্থী যারা সবসময় দেখবেন তারা ডান দিককে পছন্দ করে, ভালো কাজ সবকিছু ডান দিক দিয়ে করে, ডান হাত দিয়ে করে, খাবার খায় কোন হাত দিয়ে খায়, না কি কিছু ডানা কিছু বাম, শুধু না, তাই তো? ডান দিককে রব্বুল আলামিন পছন্দ করেন, সুবহানাল্লাহ। ডানপন্থী যারা ওদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, তো আপনি কেন বামপন্থী? বামপন্থী কারা? আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা, বামপন্থী যারা, ওরা কতই খারাপ বামপন্থী, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা ডানপন্থী, ওরা হচ্ছে কতই না ভালো ডানপন্থী, ওদের ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যারা জান্নাতে যেতে চান একবার হাত তুলে দেন। মাশাআল্লাহ, সবসময় ডান দিক কে অগ্রাধিকার দিবেন তো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আচ্ছা, কিরামান কাতিবিন, নেক কাজের ইচ্ছা একটা, আর একটা করলেন দশটা, দশ থেকে সাতশো, সাতশো থেকে কত গুণ, এটা আপনার নিয়ত মোতাবেক আপনার আমলের দরজা আর কত মর্যাদা বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আচ্ছা, ইনি বামপন্থী, ইনি তো বাম দিকে আছেন, ইনি কি লিখেন? বদি, গুনাহ, পাপ, তাই না? ইনি পাপ লিখেন, কিন্তু ইনি যেহেতু আল্লাহর ফেরেশতা, ইনি এত তাড়াহুড়া করেন না। বেশি স্পষ্ট এই দুইজনের মধ্যে যদি আমরা লিডার বলি, তাহলে ডান দিককে লিডার বলতে পারি, ডান দিকে যিনি আছেন। যদি কোনো ব্যক্তি গুনাহ করে, মানে যদি গুনাহের ইচ্ছা করে, তো লেখার কথাই নেই, ইয়াদ রাখবে, গুনাহের ইচ্ছা করে লিখে পাবি গুনাহ। আবার সুবহানাল্লাহ, আচ্ছা অন্যদিকে দেখুন, ভালো কাজের ইচ্ছা করলে অত লেখ নাকি, তো এর বিপরীত যদি কেউ গুনাহের ইচ্ছা করে, তাহলে একটা লেখা উচিত ছিল কিনা, ছিল কিনা? কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম আগে বলেছেন না, না গররা কা বিরব্বিকা করিম, আল্লাহ করিম, নাফি, ইচ্ছা করলে হবে না। তো এই হয়তো হাজার ইচ্ছা নাফি, লিখবে না, গুনাহ করে নিল। এবারে তাকে জিজ্ঞেস করছেন ডান দিকে, ডান দিকের ফেরেশতা, এমন তো করে নিয়েছে, লিখবা? হ্যাঁ, উনি বলেন লা তাকতুব, লিখবেন। সুবহানাল্লাহ, এখানে ডান দিকে যিনি আছেন কত ভালো, কোন লিখবে না বলেন? সহি হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানি সিরাতুল হাদিস সহি উল্লেখ করেছেন হাদিস, ওখান থেকে বলছি। ইনি যখন তাকে বলবেন লিখবো না, সে তো এখন গুনাহ করেছি, লিখে নেই, ইনি বলেন ছয় ঘন্টা যাও, তুমি তার জন্য অপেক্ষায় থাকো, যদি ছয় ঘন্টার ভিতরে সে তওবা করে নেয়, তাহলে তার গুনাহ লিখা হবে না। সুবহানাল্লাহ, গুনাহের পরিবর্তে, গুনাহ লিখার পরিবর্তে নেকি লিখা হবে, যেহেতু সে তওবা করে নিয়েছে। সুবহানাল্লাহ, জানি তাহলে কোন দিকে আপনার অগ্রাধিকার দিবেন, সবাই বামপন্থীদের সাথে রাখবেন, নাহি বামপন্থী আলাদা, বুঝতে পারছেন? নাস্তিকের কথা যাবেন না। আচ্ছা দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ এই যে দুই ফেরেশতা কতটুকু দয়াশীল, আর এই দুইজনের মধ্যে ইনি আরো বেশি দয়াশীল। কিরামান কাতিবিন, এতটুকু দয়া, এতটুকু সময় পাওয়া সত্ত্বেও, সুযোগ পাওয়া সত্ত্বেও, যার পাপ লিখা হবে সে কত বড় জালিম আর কত বড় অপরাধী বলেন তো আপনারা, ঠিক না? ঠিক, গুনাহ করেছে বান্দা, সাথে সাথে রুজু আল্লাহ দিকে, ও আল্লাহ গুনাহ করেছি তুমি মাফ করো, আল্লাহ গুনাহ করেছি মাফ করো, দুই চোখ দিয়ে যদি পানি ভাসাতে পারে, গুনাহ তো মাফ হবে। বরং আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনান লা তালিজালিন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনে প্রবেশ করবে না, এক চোখ হলো ওই চোখ যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ভেসেছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ভেসেছে। আপনারা পানি ভাসান কিনা মাঝে মধ্যে, এমনি বসুন, আপনার মাঝে আর আল্লাহর মাঝে, বুঝছেন? আমার মাঝে আর আল্লাহর মাঝে, আল্লাহর ভয়ে পানি ভাসাবার চেষ্টা করো, আর আরেক চোখ আল্লাহর দিনের ঠান্ডা বরণ করার জন্য যেসব মুজাহিদিন রয়েছেন, তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদের হেফাজতের জন্য রাত রাত্রে প্রহরী হিসেবে ছিল, জাগ্রত ছিল, আমার রবি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটি দিনের মুজাহিদিনের জন্য প্রহরায় নিযুক্ত থাকার কারণে যা জেগেছে, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে, আর আরেকটি কোনটা যে চোখ দিয়ে পানি ভাসে, তাই আল্লাহ ভয়ে কাঁপবেন। আমার নবী কেঁদেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।